করো লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না পাবে না কেউ আমার মতো মুছে দিও না শুধু হৃদয় ক্ষত কখনো ছিলে না যখন।